নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হা, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হা। সাজের বেলায় তা ঝড়েও বটে, সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলায় তা ঝড়েও বটে। এভাবে তোমারও ডুবে যাবে বেলা, এভাবে তোমারও ডুবে যাবে বেলা, সেদিন আসে কবে কারো জানা নাই। নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হা, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হা। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে চাহিয়া।